والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا الله پاک بولছেন হে ইমানদারগণ তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো আর সকাল সন্ধ্যা তার তাসবিহ বর্ণনা করো। আমার সামনে আত-তারগীব আত-তারহীবের একটি অনুচ্ছেদ, আত-তারগীব ফি জুলুসিল মারই ফি মুসাল্লাহু বাদা সালাতিস সুবহি ওয়া সালাতিল আসর, ফজরের সালাত আদায় করার পরে আসরের সালাত আদায় করার পরে বান্দা তার সালাতের জায়গায় বসবে, বসে আল্লাহর জিকির করবে। এক্ষেত্রে তিনি কয়েকটি হাদিস উল্লেখ করেছেন। প্রথম যে হাদিস তা হল আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত রিওয়ায়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সুবহা ফি জামাআতিন সুম্মা ক্বাআদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুআ আশ-শামস সুম্মা সাল্লা রাকআতাইন কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাহ। قال قال رسول الله صلى الله عليه وسلم تامة تامة تامة رواه الترمذي حديث تقره جوكا شيخ ناصر الدين الباني رحمه الله البرجن حسن أروني كل ما محدثين كي حدث بلجن حسن حسن بلجن إمام ترمذي بلجن حديث حسن غريب শেখ আবদুল্লাহ আল জাবরিন রহিমাহুল্লাহ তিনি একে হাসানি বলেছেন আর তাকে আমি এর উপর আমল করতে দেখেছি এই বড় মসজিদে। হাদিসটি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জামাতের সাথে ফজরের সালাত পড়ল তারপরে আল্লাহর জিকির করার জন্য বসল, হাত্তা তাতলু আশ-শামস সূর্য উদয় না হওয়া পর্যন্ত, তারপরে দু রাকাত সালাত পড়ল, তাহলে কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাহ, তার এরকম করলে সে একটি হজ আর একটি উমরার সওয়াব পাবে। বলেন রাবি قال رسول الله صلى الله عليه وسلم تامتين تامتين تام, অর্থাৎ পরিপূর্ণ পরিপূর্ণ পরিপূর্ণ তিনবার। দেখেন তো রমাদান মাস আসলে লোকজন উমরায় যায়, লোকসংখ্যা বেশি, গাড়ি কম যায় নাকি অনেক মানুষ ওই হজের সব পেয়ে যাবে। আর এখানে তো প্রত্যেকদিন মজুদ রমজান মাস অনেক লোক রমজান মাসে উমরা যায়, রমজান মাসে সালাত পড়ে, রমজান মাস পরেই হয়তো একদিন দুই দিন যারা উমরায় গেছে পরেই হয়তো ফজরে সালাত পড়ে না, মানে অনেকে সবাই না অনেকে, কারণ আমরা দেখতে পাচ্ছি রমজান রমজান মাসে সারা মসজিদ ফুল থাকতো, 8 কাতার 10 কাতার 12 কাতার, আর বর্তমানে 1 কাতার 1.5 কাতার, হয়তো কোনো কোনো মসজিদ আরো কম। তো যেসব লোকজন রমজান মাসে ছিল মসজিদের আশপাশে, ওরাই তো এখানেই তো মসজিদেই তো আশপাশেই থাকে, প্রত্যেকটা মসজিদ রমজান মাসে ফুল, ফুল না হলেও সংখ্যা অনেক, কোনো কোনো জায়গায় ফুল মানে মহিলাদের জায়গাও বন্ধ। আমার বাসার কাছে একটা মসজিদ মহিলাদের কাতার 2টা, সুবহানাল্লাহ, ফুল তারপর আরো 2 কাতা, আরো বাইরে মানুষ খাড়া ফজরের সালাত আমার নিজের স্বচক্ষে দেখা। আমাদের মসজিদ কম্পিউটার মসজিদ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আর বর্তমানে 1 কাতা 1.5 কাতা, আজকে আমার বাসার সামনে বসিয়ে আমি আমার পড়ালাম, ওই ইমাম নেই, এসেছে আবার চলে গেছে, পুরাতনটা ছেড়েছে, এখন নতুন আরেকটা আসছে, ও নেই। তো লোকজন বলে তুমি পড়াও, হ্যাঁ বলো আমি আমার সুযোগ বুঝি, নাহলে মানুষ মনে করে আমি ইমাম মনে হয়। সব ইনশাল্লাহ বরাকা, কিন্তু নিজের তো একটা সেফটির প্রয়োজন। তোমরা বললাম খালাস আজকে এখানে পড়ো, রমজান মাস মসজিদ ফুল, আজকে দেহে বড় খারাপ লাগে, কোনো রকম মনে হয় দেড় কাতার, অর্থাৎ দ্বিতীয় কাতার ফুল হয়নি। ফজরের ফরজ সলাত এক ফজর একদিকে ফরজ, আর সারা দিন লেগে নফল একদিকে, নফল গণনা ফরজ। আল্লাহ পাক তোমাকে ফরজ করেছেন প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত ফরজ, ফজর থেকে শুরু হয়, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা, একদম ফজরই নেই। উমরা করতে আসলে উমরা যাব, হজে হয়তো কেউ কেউ গালিও দিতে পারে, আমাকে নিল না, তার নামাজই ঠিক নেই, আস্তাগফিরুল্লাহ আলাজিম, খবরদার তওবা করতে হবে। আমাদের ইমান কিরকম, এত কমজোর ইমান, নামাজ নেই। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে পড়, একা পড়ার কথা নয়, এই সব পড়ার জন্য শর্ত কি, মান সাল্লা সুবহা ফি জামাআ, জামাতে পড়, আপনি ঘরে পড়বেন হবে না, হ্যাঁ যদি বাই চান্স এরকম হয়, আর আশা রাখি আল্লাহ মুমকিন, এটা আল্লাহর রহমত। কিন্তু আসল হাদিসে কি, মান সাল্লা সুবহা ফি জামাআতিন সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলু আশ-শামস, তারপরে ওখানে বসে যেখানে সালাত পড়েছে ওই মসজিদ, তার মুসল্লা, কোন মুফি মুসল্লা মওজুদ, সূর্য না ওঠা পর্যন্ত ওখানে বসে আল্লাহর জিকির করলো, আযকারুস সাবাহ, আযকারুল মাসা, সকাল সন্ধ্যার জিকির, অনেকে এগুলো পড়ে না, ওগুলো শিখলে ফায়দা হবে কি, এক তো সকাল সন্ধ্যার জিকির আদায় হবে, দুই নম্বর আপনি বেদাত থেকে বাঁচবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো তরিকা আপনি জিকির আদায় করলেন, তো আপনি আর পীরের তরিকায় যাবেন না, আপনারা এদিকে আসেন সামনে সামনে, পীরের তরিকায় গেলেই তো মুসিবা, পীরের তরিকায় গেলেই মুসিবা, আপনি থাকবেন কার তরিকায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, আপনারা চলে যান পীর, আগে ভাগে যে চলে যায় পীরে, বলছে পীরের কাছে মুরিদ না হলে হবে না, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা গেল কোথায়, আল্লাহ আর হুঁ আর এই করে এই সেই সেই, আস্তাগফিরুল্লাহ আলাজিম, বেদাত শুধু আল্লাহ আল্লাহ বলে দিকের কোনো প্রমাণ নেই, তারা দলিল দেখি লা তাকুমু সাআহ হাত্তা লা ইউখালা ফি আরযি আল্লাহ আল্লাহ, কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলার মতো লোক থাকবে না, তার মানে কি আল্লাহ আল্লাহ দিকির করা, যদি উদ্দেশ্য আল্লাহ আল্লাহ দিকির করা হতো তাহলে অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আল্লাহ আল্লাহ শুধু আল্লাহ আল্লাহ বলে দিকির করতেন, কোন হাদিসে আছে, কোন সাহাবি করেছেন, তুমি তোমার নিজ পক্ষ থেকে আল্লাহ আল্লাহ মওজুদ হাদা আল্লাহ আল্লাহ, এটা একটা কথা হলো, তাহলে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এই হাদিস বলেছেন উনি বুঝেন তার ব্যাখ্যা, উনি জীবনও শুধু আল্লাহ বলে জিকির করেন নি, ইনি বলেছেন তোমরা বলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এরকম জিকির করতে বলেছেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এরকম জিকির করেছেন, উনি তো শুধু আল্লাহ আল্লাহ জিকির করেননি, আবার আছে কোনটা আর একটু সামনে গেলে শুধু হুম হু হু, আরেকটি সামনে গেলে কি হয় শ্বাস প্রশ্বাস সাথে জিকির, আরো কত বড় বিদাত, শুধু শ্বাস তারা বানিয়েছে এরকম, আবার আল্লাহ যখন জিকির করে এরকম করে মারে। এই সব পদ্ধতি নিজেদের পদ্ধতি, এগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পদ্ধতি নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকা নয়। আল্লাহ আমাদের হেফাজত করুন। অন্য রিওয়ায়েতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, লান আকউদা মা কওমিন ইয়াযকুরুন আল্লাহ মিন সালাতিল গাদাতি হাত্তা তাতলুআ আশ-শামস আহাব্বু ইলাইয়া মিন আন উতিকা আরবাআতান মিন ওয়ালাদি ইসমাঈল ولا ان اقعد مع قوم يذكرون الله من صلاه العصر الى ان تغرب الشمس احب الي من ان اعتق اربعه الله رسول صلى الله عليه وسلم বলেন আমি ওই সব লোকজনের সাথে বসে বসব যারা আল্লাহর জিকির করে, من صلاه الغداء حتى تطلع الشمس ফজরের সালাত পড়ার পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত। এই আমল করা আমার কাছে আহাব্বু ইলাইয়া মিন আন উতিকা আরবাআতান মিন ওয়ালাদি ইসমাঈল, এই আমলটুকু আমার কাছে ইসমাঈল আলাইহিস সালামের বংশধর থেকে চারটি গোলাম আজাদ করা থেকে আরো প্রিয়। আশা করি স্পষ্ট হয়েছে। ফজরের সালাত পড়লেন, তারপরে সূর্য না ওঠা পর্যন্ত মসজিদে বসে আল্লাহর জিকির করলেন, এটা আল্লাহর কাছে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে কতটুকু প্রিয় বলছেন, ইসমাঈল আলাইহিস সালামের বংশধরের চারজন গোলাম আজাদ করার থেকে আরো বেশি প্রিয় আমার কাছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কার বংশধর? ইসমাঈল আলাইহিস সালাম, সবাই জানেন তো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইসমাঈলের বংশধর আলাইহিস সালাম, তো তিনি তার বংশের কথা বলেছেন। তাহলে বোঝা গেল ইসমাঈল আলী ইসলামের বংশের মর্যাদা সবচেয়ে বেশি, আল্লাহ যাকে দিয়েছে আলহামদুলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বংশের মর্যাদা বেশি, যদি সবচেয়ে বেশি না হতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বংশের মর্যাদা, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই বংশের কথা বলতেন না, অন্য কারো কথা বলতেন, তিনি তার নিজের কথা বলেছেন, নিজের বংশ। ইনশাআল্লাহ আমাদের এই আমরা এরকমই মনে করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বংশীয় মর্যাদা সবচেয়ে বেশি। এরপর বলছেন, ولا ان اقعد مع قوم يذكرون الله من صلاه العصر حتى الى ان تغرب الشمس احب الي من ان اعتق اربعه এমনি ভাবে আসরের সালাত পড়ে আমি এমন কিছু সংখ্যক লোকের সাথে বসব সূর্য না ডুবা পর্যন্ত যারা আল্লাহর জিকির করে, এই আমলটুকু আমার কাছে চারটি গোলাম আজাদ করার থেকে উত্তম। আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, মাগরিব মানে কি সূর্যাস্ত, আর ওখানে ফজরের সালাত থেকে নিয়ে সূর্য না ওঠা পর্যন্ত কত ফজিলা, সুবহানাল্লাহ বিহামদিহি। প্রথম নম্বর আরকানুস সাবাহ সকাল সকালে জিকির পড়লেন, আর দ্বিতীয় নম্বরে সন্ধ্যাবেলা জিকির পড়লেন, জিকির আরকান আদায় করলেন, তারপরে কোরআন তিলাওয়াত কিন্তু যুগজন যেরকম হওয়ার সেরকম হয় না, দাওয়াত দেওয়া উচিত সব জায়গায়, এটা একটা সুযোগ আলহামদুলিল্লাহ। জুম্মার সালাতের পরে দরসকা, আগে ওই জায়গায় সেন্টার ছিল, অপেক্ষামূলক লোকজনের বসবাস কাছে ছিল, লোকজন সালাত পরেই চলে আসত, মানে একটু হালকা দূর হয়ে যাওয়া, আর আশপাশে মনে হয় মানুষ কম, বেশি থাকলেও মানুষ তো আর আল্লাহ কি কম, গান বাদ্যযন্ত্র থিয়েটার কোনো সংবাদ না বললেও মানুষ যায়, খাবার দিবেন না তবুও যাবে, চা নাই পানি নাই তবু যায়, ঠিক না? আর এখানে দেখেন খাবারও মজুদ, পানি মজুদ, চা মজুদ, সবই মজুদ, কত সুন্দর, অনেক জায়গায় গাড়ি পাঠানো হয় তবু মানুষ আসে না, কারণ শয়তান এদের সাথে লেগে থাকে, ইকরুল্লাহর মজলিসে কম হয় মানুষ। যতই হোক রিয়াদ যে গেলাম মজলিসে, ওই দিন হয়তো তাদের দুই জায়গায় প্রোগ্রাম ছিল, দুই জায়গায় প্রোগ্রাম জড়ো করে আমাদের যেখানে যেখানে প্রোগ্রাম ছিল ওই জায়গায় প্রায় 400 জন হয়েছে, আর ওদের প্রোগ্রামে আমি শুনেছি আমাদের থেকে আরো কম, 350 জন হয়েছে। সমি মিলে কত? 700, 750, ধরেন 800। সারা রিয়াদ সিটির মধ্যে এরকম। এর পূর্বে একটা মসজিদ ছিল, ওখানে তারা ওই হিসাব করে ওইরকমই 700-800 হয়েছে। আর দুই মসজিদ হওয়ার কারণে আলাদা হয়েছে, কেউ এখানে এসছে কেউ ওখানে গেছে। এত বড় শহর, লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ যদি না বলি হাজার হাজার বাঙালি মজুদ। আচ্ছা, মানে এদের থেকে বেশি না কম? কত গুণ বেশি? কিন্তু সব মিলে হয় কি, যদি শহরের ভিতরে ব্যবস্থা করা হতো হয়তো মানুষ বেশি হতো, বাইরে হয় একটু বাইরে হলেই মানুষ কমে যায়। যেভাবে আমরা দেখছি মেন শহরে, সুবহানাল্লাহ, আল্লাহ হেফাজত করুন আমাদের। কিন্তু যদি এরকম একটা অনুষ্ঠান বাদ্যযন্ত্রের হতো, আস্তাগফিরুল্লাহ আলী, আল্লাহর মাফর মানি, 50 কিলোমিটার দূর মানুষ যাবে কিরা? বলতে হয় এ কারণে জাহান্নামীদের সংখ্যা বেশি না জান্নাতীদের সংখ্যা বেশি? আলহামদুলিল্লাহ, সবাই বুঝতে পেরেছেন। আল্লাহ নিজে বলেছে, কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দা কম। পৃথিবীতে যারা আছে, ওয়াইন তুতি আকসার মান ফিল আরদ ইদুল্লুক আন সাবিলিল্লাহ, পৃথিবীতে যারা বসবাস করে এদের অধিকাংশের কথা যদি তুমি মানো তাহলে ওরা তোমাদের তোমাকে বিপদগামী করে ছাড়বে। তাহলে বোঝা গেল বেশিরভাগ মানুষ, আস্তাগফিরুল্লাহ আলাযীম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি বলেছেন, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, এক দল জান্নাতি হবে, বাকি 72 দল জাহান্নামী। তো জান্নাতি বেশি না কম? জান্নাতি কম, জাহান্নামী বেশি না কম? বেশি। স্পষ্ট কিনা? তোমার আসবে না কম আসবে? এতে আমাদেরকে তেমন মানে তাজ্জুব লাগার কথা নয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে আমাদেরকে নির্বাচন করে অল্প সংখ্যক লোকের মধ্যে যদি সামিল করেছেন, এই জন্য আমরা বেশি বেশি করে আল্লাহ শুকরিয়া যায়, আলহামদুলিল্লাহ। শুধু এখন না, শুধু এখন আলহামদুলিল্লাহ করে বলি হবে নাকি? আলহামদুলিল্লাহ বলতে হবে, আমলও করতে হবে, আরো আমাদের উৎসাহ উদ্দীপনা বাড়াতে হবে। আমাদের কাজ দাওয়াতি কাজ করা। দেখেন কোন কোন নবী এসেছেন যার কোনো উন্নতি ছিল না, সুবহানাল্লাহ, তো কি বুঝেন, এই যে নবী যার কোনো উন্নতি নাই, অর্থাৎ যার ডাক শুনে কেউ ইসলামে কবুল করেনি, এই নবীর নিয়ত কি খালিস ছিল না? যদি আম্বিয়া কেরাম আলাইহিমুসসালামের নিয়ত খালিস না থাকে তাহলে আমাদের নিয়ত কিরকম খালিস হবে? কারণ হেদায়েতের দেয়ার মালিক নবী না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হেদায়েত দেয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনার নিয়ত খালিস হতে পারে, এটা সত্য না যে আপনি দাওয়াত দিলেই মানুষ চলে আসবে, এটা কোনো সত্য না। আমাদের নিয়ত খালিস করতে হবে আর নিজেদের দায়িত্ব আদায় করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান। এরপরে তিনি আরেকটি হাদিস পেশ করছেন এখানে, وعن ابي امامه رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال لان اقعد اذكر الله تعالى واكبره واحمده واسبحه واهلله حتى تطلع الشمس, আমি বসে আল্লাহর জিকির করব, আল্লাহর তাকবীর বর্ণনা করব, আল্লাহু আকবার, আহমদুহ আলহামদুলিল্লাহ বলবো, উসাব্বিহুহ তাসবীহ পাঠ করব, সুবহানাল্লাহ, ওহাল্লিলুহ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করব, সূর্য না ওঠা পর্যন্ত। এই আমলটুকু আমার কাছে আহাব্বু ইলাইয়া মিন আন উতিকা রাকাবাতাইন আও আকসার মিন ওয়ালাদি ইসমাঈল, এই আমলটুকু আমার কাছে দুইজন ইসমাইল আলী ইসলামের বংশধর থেকে দুই গোলাম কিংবা এর থেকে বেশি আজাদ করার থেকেও বেশি প্রিয় হচ্ছে এই আমল। এমনি ভাবে বলছেন, ওমিন বাদিল আসলি হাত্তা তাগরুবা শামস আহাব্বু ইলাইয়া মিন আন উতিকা আরবা রিকাব মিন ওয়ালাদি ইসমাঈল, আসরের পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আমি বসে আল্লাহর জিকির করব। এরকম আগে বলেছেন, তাকবীর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এরকম না যে শুধু হু, লা, শুধু আল্লাহ, লা, কথা বুঝতে পেরেছেন? শুধু আল্লাহ বলে দিকির নেই, আল্লাহর তো নাম আছে, আল্লাহর নাম কি আল্লাহ, এমনিতে কোনো সন্দেহ আছে, কিন্তু দিকির হবে কি সুবহান আল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহু আকবার বলে। আচ্ছা আমরা দোয়া করি, দোয়া যখন করবো আল্লাহ মাফ করো, আল্লাহকে রাখি না, দোয়া বুঝি ইয়া রহমান ইরহামনি, ইয়া গফফার ইগফিরলি, সহি। কিন্তু আপনি শুধু আল্লাহ আল্লাহ বলে কিছু বললেন না, কিরকম হয় মানে আল্লাহকে ডাকলেন কিছু বললেন না, আব্দুল্লাহ কিছু বলে না, কয়েকবার যদি বলে তো কি বলবে, বলবে কিনা, মাথায় একটু কিছু আছে, শুধু রাখছি আব্দুল্লাহ আব্দুল্লাহ, তো কিছু তো বলবে ভাই, তুমি তোমার কবিরের বাসায় কাজ করো, একটা কথা বল, ফয়সাল ফয়সাল বারবার শুধু ফয়সাল নেই, তো একটা কিছু বলবে না, আচ্ছা নদী ফাদা, একটা কথা বললাম তো, একটা কিছু বলতে হবে, তুমি হোটেলে গেছো, হোটেলের যে ওইটা কি বলা হয় না কর্মচারী, ওকে তুমি বললে অমুক ফয়সাল, একটা কথা বল, এমনি বসে আছে, সে এসে দাঁড়িয়ে ফয়সাল ফয়সাল, সে মজুদ না, কি বলবে আপনাকে, হয়তো পাগল হয়ে দিয়ে তো পরেরটা, আস্তাগফিরুল্লাহ আল আযীম। তো যত দোয়া দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহ পাক দোয়া শিক্ষা দিয়েছেন কি, রব্বানা বলি থেমে যাবে না, সামনে মজুদ আছে, লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, ঠিক না, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা, আল্লাহকে ডাকলে আল্লাহ তারপর দোয়া মানে কিছু বলবেন, তো শুধু আল্লাহ আল্লাহ জিকির, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এরকম শুধু আল্লাহ জিকির করেন, শুধু হুয়া জিকির করেননি, আপনি গায়ের জুড়ে চাপিয়ে দিলেন, কার থেকে দোয়া শিখলেন, কার থেকে জিকির শিখলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উদওয়া, তোমার উসওয়া, তোমার আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবারে শুধু তুমি শুধু হু হু আর কিছু নাই, আনা এসে আসলাস কে ভাত লিখিত, আল্লাহ মাফ ফরমায়। তাহলে সকাল সন্ধ্যার দিকের এখানে কিন্তু সকাল সন্ধ্যার দিকির যেগুলো বলছিলাম মানে এই সময়গুলি আল্লাহর কাছে জিকির করার কত মানে আল্লাহ জিকির করা করা এই সময়ের মধ্যে কতটুকু ফজিলত তা প্রমাণিত হচ্ছে, আল্লাহ আমাদের তৌফিক দান। এরপরে আরেক যে হাদিস পড়া সমাপ্ত বুদুকি এটা এরকম বলছেন, মান সাল্লা সালাতাল গাদাতি ফি জামাতিন সুম্মা জালা ইয়াকুরুল্লাহ হাত্তা তাতলা আশ-শামস ثم قام فصلى ركعتين انقلب بأجر حجة وعمرة رواه الطبراني وإسناده جيد شيخ ناصر الدين الألباني كبرت حسن صحيح شدو حسن حسن صحيح كي جدي كيو فجر الصلاة جماعت الشتي عداء كوري تار كوري سرجو تاپر جنتو سرجو ناو تاپر جنتو الله ديكير جنو بوشي تار كوري دالية دوركات صلاة كوري سبحان الله تار كوري دالية دوركات صلاة كوري انقلب باجر حجه وعمره তাহলে একটা হজ আর একটা উমরা নিয়ে এসে ঘুরে ফিরবে, সুবহানাল্লাহ। আর এই হাদিস শুধু হাসান বলছেন, শেখ নাসিরউদ্দিন আলবানি বলছেন কি হাসানুন সহিহ মাশাআল্লাহ। এরপর বলছেন অন্য যে রিওয়ায়াত, মান সাল্লা সুবহা সুম্মা জালাসা ফি মাজলিসিহি, ইদিহান ফি মাজলিস মওজুদ, সুম্মা জালাসা ফি মাজলিসিহি হাত্তা তুমকিনহু সালাত كان بمنزلة عمرة وحجة متقبلتين, كيو جدي فجر الصلاة قري تار قري سي تار مجلس بوشي ولي جهال سي صلاة قري تلوي جگه بوشي الله ذكير قري تار قري صلاة دائه قري جگلو انه روا ترى موزا گلو تار اي وسط ہے এই আমলটুকু তার জন্য একটি হজ আর একটি উমরা মকবুল হজ আর মকবুল উমরা আদায়ের সমান হবে, আলহামদুলিল্লাহ। কত হাদিস সব মিলে গ্রহণযোগ্য আমলের মধ্যে কোনো সন্দেহ নাই। এরপরে এরকম বলছেন অন্য রওয়ায়েত হাসান লিগাইরি ওইটা মান সাল্লা সালাত সুবহি ফি জামাআতি যুম্মা তাবাতা হাত্তা ইউসাব্বিহা লিল্লাহি সুবহাতাল দুহা কানা লাহু কাআজরি হাজ্জিন ওয়া মু'তামিরিন দামান লাহু হাজ্জুহু ওয়া উমরাতুহু। যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে পড়লো, তারপরে ওখানে বসলো, তাবাতা ওখানে থামলো, বের হলো না, মসজিদে থাকলো, হাত্তা ইউসাব্বিহা লিল্লাহি সুবহাতাল দুহা, পরিশেষে আল্লাহর উদ্দেশ্যে চাষদের দুরকাত সালাত পড়লো। তাহলে বুঝা গেল যদি কেউ ইশরাকের সালাত পড়ে এটা চাষদের দুরকাত হয়ে যাবে। আর অন্যান্য হাদিস দ্বারা বুঝা যায় ইশরাকের সালাত আলাদা আর চাষদের সালাত আলাদা। তো আলহামদুলিল্লাহ বরকা। তো কাল লাহু কাআজরি হাজ্জিন ওয়া মু'তামিরিন দামান লাহু হাজ্জুহু ওয়া উমরাতুহু। এই অবস্থায় আল্লাহ পাক তাকে একজন পরিপূর্ণ হজ আর পরিপূর্ণ উমরা আদায়কারীর সওয়াব দান করবেন। এরপরে অন্য রেওয়ায়েতে যেহেন যে রেওয়ায়েতটি হচ্ছে হাসান না সহিহ সহিহ মুসলিমের হাদিস জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু আনহু বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লা আল ফজর তারাব্বা ফি মাজলিসিহি হাত্তা তাতলু আশ-শামসু হাসানান হাসানান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করার পরে তার মজলিসেই বসতেন, তার জায়গায় কিরকম চারজানো হয়ে বসতেন, চারজানো বুঝিত, চারজানো বুঝি না, বুঝি না, আসন করে বসতেন, আসন করে, আসন করে, হ্যাঁ আসন করে বসতেন। কতটুকু সূর্য পরিষ্কার না হওয়া পর্যন্ত, সুন্দরভাবে সূর্য উদ্ভাসিত না হওয়া পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত পড়ার পর মসজিদে বসতেন। তো এরকম এরপরে সালাতের কথা নেই, সালাতের কথা অন্যান্য রেওয়ায়েতে আসছে যেভাবে আপনারা শুনলেন। আল্লাহ পাক আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যে কোনো আমল করবো অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করবো, বেদাত যেন এর সাথে ঢুকাই না। আপনার পক্ষ থেকে অল্প যদি আপনি ঢুকিয়ে দেন সব নষ্ট করে দেবেন। বিদআত কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। এই নতুন কোন আমল আপনার পক্ষ থেকে মিলাবেন না, বলবেন না এটা আমল তাই করি, না আমলের যদি আসল থাকে তাহলে করা যাবে, মূল নাই আপনি আপনার পক্ষ থেকে করতে পারবেন না, এটা কি হবে বিদআত। বড় লোক যদি করে ওইটাও বিদাত, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকায় না হয় ছোট লোক করলেও বিদাত। আচ্ছা আমি বলি, বাংলাদেশে করলে বিদাত, সৌদিতে করলে বিদাত হবে না? বিদাত হবে। যদি কেউ সৌদিতে মসজিদে নববীতে মসজিদে হারামে যদি বিদাত করে তাহলে এটা আরো বিদাত, এটা আরো বড় বিদাত। অন্যদিকে আমাদের সকলে জানা দরকার সৌদি আমাদের আদর্শ না, সৌদি আদর্শ কেউ কেউ কিছু লোক বুঝে না, বলে না সৌদিকে দেখেছি করেছে, এটা জাহিল আর কি, জাহিল। আমাদের আদর্শকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হারামাইন শরীফে নিয়ে অনেক সৌদিয়ান হয়তো থাকতে পারে, অনেক না হলো কিছু সংখ্যক আছে যারা বিরাজ করে আছে কিনা, ওনারা থাকতে পারে সম্ভব কি, কিন্তু এখানে আমরা দেখি না। তাই সৌদি আমাদের আদর্শ না, আদর্শ পুরুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাত। এছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি বলে গেছেন আমাদেরকে, যে আমি চলে যাওয়ার পর তোমরা মক্কা মদিনার লোকজনের আদর্শের অনুসরণ করবে? কেউ বলে না কি, না কেউ বলে না। তার আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন এবং সুন্নাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পূর্বে বলেছেন আমি তোমাদের জন্য কোরআন আর আমার সুন্নাহ রেখে গেলাম, বস। এ দুটি হচ্ছে আমাদের আমাদের মিজান মানদণ্ড, এগুলি আমাদের আদর্শ। কোরআন সুন্নাহর পক্ষে যদি তোমার আমল হয় আল্লাহুম্মা লাকাল হামদ, আর যদি কোরআন সুন্নাহর বিপরীত হয় অথবা এর দ্বারা সমর্থিত না হয় আপনি বলবেন না হাই রে হাই রে, এতদিন এই আমল করলাম এখন কিরকম ছাড়তে পারি, এরকম অনেকে বলে। বলে কিনা, যদি বেদাত হয় আগে আপনি জানেন না, পরে দেখলেন এটা হাদিস দ্বারা প্রমাণিত না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত দ্বারা প্রমাণিত না, পরিত্যাগ করুন। আপনি জানেন আগে বুঝতেন না, অনেকটা করেছি জানেন, আগে মনে করতাম এটা হচ্ছে সহি হাদিস, পরে জানলাম এটা না, এটা সহি না। তো এই অবস্থায় এরকম আমল করবেন জহীদের উপর? সেদিন এক ভাই প্রশ্ন করলেন লন্ডন থেকে, হয়তো উনি জানে তবু পরিষ্কার হওয়ার জন্য আমরা দোয়া করি না, দোয়া করে হাত তুললেন, অনেকে হাত মাথা না ইয়ে মুখ মুসা করে, মশা করে না, হাদিস আছে হাদিস সহি না, দঈফ গ্রহণযোগ্য না, তাই হাত তুলে দোয়া করবেন, হাত এমনি রেখে দিবেন, মুখ মশা করার প্রয়োজন নেই, এ তো হাদিস কি গ্রহণযোগ্য না, বলবেন না অমুক শেয়ার করে অমুক বড় ইমাম করে, বড় ইমাম আমাদের দলিল না, আমাদের দলিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি স্পষ্ট হয়ে গেছে। অনেক লোক ফেসবুকে অমুক অমুক অমুক, কারণ আমি নেব না, বুঝতে পারছেন? এটা একটা কথা হল, কোরআন সুন্নাহ আসার পর আর তুমি আর অমুক কেন বলবে? হ্যাঁ, যদি এরকম হয় উনি সুন্নতের উপর আমল করছেন তাহলে হয়তো বলা যেতে পারে, অনেক সময় এসে সুন্নতের বিপরীত অমুক আলিম অমুক ইমাম বড় ইমাম, বুঝতে পারছেন, হয়তো সুন্নতের অনুযায়ী উনি আমল করছেন না, তো এই অবস্থায় কি উনি আমাদের দলিল হবেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাকে সমস্ত সারা দুনিয়ার মুসলমানদেরকে মাফ করো, পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান, হালাল ভাবে চলার তৌফিক দান, আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার দিনের দায়ী হিসেবে কবুল করো, দিনের দাওয়াতের কাজ যেন আমরা করতে পারি, সর্বত্র ছড়িয়ে দিতে পারি সেই তৌফিক দান, আয় আল্লাহ কোরআন সুন্নাহর স্বতন্ত্র প্রহরী হিসেবে তুমি আমাদেরকে কবুল করো, আয় আল্লাহ কোরআন সুন্নাহর জন্য সঠিক দাওয়াত আমরা পৌঁছাতে পারি সেই তৌফিক দান, ইয়া রব আমাদের দেশের হেফাজত করো, সারা দুনিয়ার মুসলিম মুসলমানদের হেফাজত করো, মুসলিম রাষ্ট্রগুলির হেফাজত করো, হারামাইন শরীফাইনের হেফাজত করো, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও, জাহান্নাম থেকে নিজাত দাও, কবর আযাব থেকে নিজাত দাও, আল্লাহুম্মা ইনফা'না বিমা 'আল্লামতানা ওয়া 'আল্লিমনা মা ইয়ানফা'উনা ওয়া জিদনা 'ইলমান তানফা'উনা বিহি ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লিম 'আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া 'আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।